Book 2 62 62 طرح الأسئلة 1 প্রশ্ন জিজ্ঞাসা 1 প্রশ্ন জিজ্ঞাসা 1 يتعلم يدرس يذاكر شيخا شيخا هل يدرس يذاكر التلاميذ كثيرا শিক্ষার্থীরা কি অনেক কিছু শেখে শিক্ষার্থীরা কি অনেক কিছু শেখে لا انهم يدرسون يذاكرون قليلا না তারা কম শেখে না তারা কম শেখে يسأل প্রশ্ন জিজ্ঞাসা করা প্রশ্ন জিজ্ঞাসা করা هل تسأل المعلم مرارا আপনি কি বারবার আপনার শিক্ষককে প্রশ্ন জিজ্ঞাসা করেন আপনি কি বারবার আপনার শিক্ষককে প্রশ্ন জিজ্ঞাসা করেন لا اساله مرارا না আমি তাকে বারবার প্রশ্ন জিজ্ঞাসা করি না না আমি তাকে বারবার প্রশ্ন জিজ্ঞাসা করি না يجيب উত্তর দেওয়া উত্তর দেওয়া اجب من فضلك অনুগ্রহ করে উত্তর দিন অনুগ্রহ করে উত্তর দিন انا اجيب আমি উত্তর দেই আমি উত্তর দেই يشتغل কাজ করা কাজ করা هل هو يشتغل حاليا সে কি এই মুহূর্তে কাজ করছে সে কি এই মুহূর্তে কাজ করছে نعم هو يشتغل حاليا হ্যাঁ সে এই মুহূর্তে কাজ করছে হ্যাঁ সে এই মুহূর্তে কাজ করছে ياتي আশা আশা هل ستأتون আপনি কি আসছেন আপনি কি আসছেন نعم سنأتي حالا হ্যাঁ আমরা আসছি হ্যাঁ আমরা আসছি يسكن থাকা থাকা هل تسكن في برلين আপনি কি বার্লিনে থাকেন আপনি কি বার্লিনে থাকেন نعم انا اسكن في برلين হ্যাঁ আমি বার্লিনে থাকি হ্যাঁ আমি বার্লিনে থাকি